আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতানাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করে থাকেন। সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে আল্লাহ পাকের এই পরীক্ষায় পাশ করা। সুখ দিয়ে দুঃখ দিয়ে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। আমাদের তফসির হবে সূরা আল আনকাবুত থেকে। এই আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। এই সুরার আয়াত নম্বর 41-এ মাকড়সার দৃষ্টান্ত পেশ করা হয়েছে, যেখান থেকে নামকরণ হয়েছে এই সুরা সুরায় আনকাবুত। এই সুরা নবী সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে, যেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দুর্বলদের উপর জুলুম অত্যাচার হতো, তখন তিনি হাবাসা দেশে প্রথম হিজরতের নির্দেশ দান করেন। যা আবেসিনিয়া হিজরত করেছিল, যাও সেখানে খ্রিস্টান নাজাসি রাজা হলেও মালিকুন আদেল নাই পরায়ণ রাজা, লাইউজলাম ইন্দাহু আহাদ, সেখানে গেলে এইরকম জুলুম অত্যাচার তোমাদের উপর হবে না, আর সুতরাং তোমরা সেখানে যেতে পারো। অনেক সাহাবাই কেরামরা হিজরত করে গিয়েছিলেন। যেই যুগে এই জুলুম অত্যাচার চলছিল, চাপ সৃষ্টি করা হচ্ছিল ইমান থেকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে, সামাজিকভাবে পারিবারিকভাবে, ওই সময়ে এই সূরা নাজিল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দুর্বলদেরকে সাহস দিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দান করেছেন এবং দিনের ওপর অটলতার জন্য তাদেরকে তালকিন করেছেন। আল্লাহ পাকের সাদ করেছেন আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এতটাই বললে যে আন ইয়াকুলু আমান্না, তারা বলেছে আমান্না, আমরা মুমিন মুসলিম হয়ে গেছি, বাস মুসলিম হয়ে গেছো তারপরে ছেড়ে দেওয়া হবে, সুখে থাকো কোনো পরীক্ষা হবে না, এভাবে ছেড়ে দেওয়া হবে? ইমান ইসলাম এত সহজ নয় যে মিষ্টি মিষ্টি কাজগুলি করবে, হ্যাঁ, আর কখনো তিক্ততা গ্রহণ করবে না, এটা হবে না। অহম লাইফ তানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ইমান নিয়ে এসছো, মুসলিম হয়েছো, সুতরাং পরীক্ষা হবে, কষ্ট দিয়েও পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম, আর নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদের পূর্বের লোকদেরকে, এর চাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল অসহায় নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতেন যে দেখো তোমাদের উপর যে জুলম অত্যাচার হচ্ছে, আগের যুগে যেসব মমিন মোমেনাদের উপর জুলম অত্যাচার হয়েছে তাদের তুলনায় অনেক কম বলা যেতে পারে। তাদের অনেক লোককে মাটিতে সোজা করে পুঁতে দেওয়া হয়েছে, আর তার মাথার উপর থেকে অস্ত্র দিয়ে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে শরীরকে ফেড়ে। এরকম চিরুনি, লোহার চিরুনি দিয়ে শরীরে আঁচড়িয়ে তাদের গোস্তগুলো হাড় থেকে ছড়িয়ে নেওয়া হয়েছে। ভু রকমের আজাব এভাবে দেওয়া হয়েছে, এরকম আজাব শাস্তি, আর এইরকম জুলুম তো তোমাদের উপর এখনো হয়নি, সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো। আগের মুমিনরা এত শক্ত ইমানের ছিল যে তারপরে তাদেরকে ফিরাতে পারেনি, শাস্তি দিয়েছে আর বারবার তাদেরকে বলেছে ফিরে আসো, এখনো ফিরে আসো, ফিরাতে পারেনি। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদের পূর্বের লোকদেরকে। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, অবশ্যই অবশ্যই আল্লাহ জানবেন ওই সব লোকদেরকে যারা সত্যবাদী, সত্যিকার অর্থে অন্তরের সততার সাথে ইমান নিয়ে এসেছে আল্লাহ পরকালে, জানতে চান, প্রকাশ করতে চান। আল্লাহ তো এমনি জানেন, কিন্তু বাস্তবে দেখতে চান যে কে প্রমাণ করছে যে আমি সত্যবাদী, আমার ইমান ইসলামে। ওয়ালা ইয়ালামান্নাল কাযাবিন, আর অবশ্যই অবশ্যই আল্লাহ জানতে চান মিথ্যাবাদীদেরকে, যে কে মিথ্যাবাদী, সুবিধাবাদী, যখন দেখলো সুখে আছে, লাভ আছে, মুসলিমদের সাথে থাকলে, ইমান নিয়ে আসলে, রাসূলের সাথে থাকলে তখন ঠিক আছে, আর যখন দেখলো যে না অসুবিধা আছে, অন্ধকার লাগছে সামনে, কেটে পড়ে, এরা মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা, তারপরে সতর্ক করছেন ওই সব অবাধ্য পাপিষ্টদেরকে যে তোমরাও সাবধান, তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন না। মহান আল্লাহ বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, নাকি ওই লোকেরা যারা পাপাচারে লিপ্ত, তারা এই ধারণা করে যে আইয়াসবিকুনা আমাকে ছাড়িয়ে যাবে, মানে আমি আল্লাহ তাদেরকে ধরতে পারবো না, আমার হাত থেকে পালিয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে, কখনো না। আল্লাহাক বলছেন সামায়া কমুন, এইরকম যদি ধারণা থাকে যে আমরা পাপ করব, অন্যায় করব আর আল্লাহ ধরতে পারবেন না, তাহলে বড়ই খারাপ ফয়সালা তাদের, এটা ভ্রান্ত ধারণা এটা তাদের। মান কানে ইয়ারজু লিকা আল্লাহ, যার আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী, জেনে রাখুক ফাইন্না আজালাল্লাহ ইল্লাত, আল্লাহ পাকের নির্ধারিত সময় আসবেই আসবে। পাপিষ্টদের জন্য যারা জালিম জুলম অত্যাচার করছে তাদের জন্য নির্ধারিত সময়সীমা আছে, একদিন যেতে হবে আল্লাহর সামনে, আর শাস্তি হবেই হবে। আর যারা সৎকর্মশীল তাদেরও আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন, জুলমেরও একটা নির্ধারিত সময় রয়েছে, সবকিছুর সময় আল্লাহ নির্ধারণ করেছেন। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শুনেন জানেন। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, আর যেই ব্যক্তি সর্বাত্মক প্রচেষ্টা চালায়, মুজাহাদা মানে যথাসাধ্য আপনি প্রচেষ্টা চালালেন সৎ পথে, ভালো পথে, ইমান এবং আমলের পথে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, তাহলে সেই ব্যক্তি প্রচেষ্টা চালালো নিজের স্বার্থে। আপনি ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, দিনের বিধিবিধান পালন করছেন, প্রতিকূল অবস্থায় পরিবেশে বিদিন বেনামাজি পাপি বেশি, কিন্তু আপনি সেখানে দিনের উপর অটল, তো এটা আপনার ফায়দাতেই আছে, আপনি নিজের লাভ করছেন, এটা আল্লাহর লাভের জন্য নয়। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাহ লাগানিউন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল সারা বিশ্ব জাহান থেকে অমুখাপেক্ষী, তোমার আমলের ধার ধারেন না যে তুমি আমল করলে আল্লাহর লাভ হবে, আল্লাহর সার্বভৌমত্ব শক্তিশালী হবে, আল্লাহ পাকের কিছু বেড়ে যাবে, এমন কিছু নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান নিয়ে এসে নেক আমল করে, লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের পাপগুলিকে আমি মোচন করে দেব অবশ্যই, ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর যে সব কাজ করেছে তার উত্তম প্রতিদান দেব। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মাতাপিতার সাথে সদ্ব্যবহারের বিষয়টি এই সূরায় উল্লেখ করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে নতুন নতুন যখন লোকেরা ইসলাম গ্রহণ করত, সত্য দিনকে গ্রহণ করত, তখন অনেকের বাপ মা অসন্তুষ্ট, বাপ মা হাড়হাড্ডি শক্ত হয়ে গেছে, ইমান নিয়ে আসতে চায় না, বোঝার চেষ্টা করে না, কিন্তু যুবকরা ছেলেরা ইসলাম গ্রহণ করেছে, চাপ সৃষ্টি করে, ফিরে আসো বাপ দাদার দিকে, আমাদের ধর্মে ফিরে আসো, মুহাম্মদকে ছাড়ো, কোরআন ছাড়ো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা রয়েছে, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা খানা পানি ছেড়ে দিল, তুই যদি আমার ধর্মের দিকে ফিরে না আসিস তো আমি খাবো না, কিছু পান করবো না, মরে যাব, অনশন ধর্মঘট। এইরকম বেশ কিছু সাহাবায়ে কেরামদের ঘটনা, চাপ সৃষ্টি, পারিবারিক চাপ ইসলাম গ্রহণের কারণে। আল্লাহ পাক এখানে বলছেন না, দেখো বাপ মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে, কিন্তু তারা যদি অসৎ পথে থাকে, পাপের কথা বলে, তাহলে তাদের কথা মানা যাবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি, মানব জাতির জন্য ফরমান জারি করেছি, বেওয়ালেদাইহে হুসনা, যে তারা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। মাতা পিতা মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহদ্রোহী হোক, কিন্তু সৎ ব্যবহার আপনার কাছ থেকে পাবে। আল্লাহর শত্রু হলেও সৎ ব্যবহার করা যাবে। সৎ ব্যবহার আলাদা জিনিস আর অন্তরের ভালোবাসা পৃথক জিনিস, দুটো এক জিনিস নাই। প্রত্যেক মানুষের সাথে আল্লাহ পাক সৎ ব্যবহার করতে বলেছেন, কিন্তু অন্তরের ভালোবাসা একমাত্র আল্লাহর বন্ধুদের সাথে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন জাহাদা কালে তুশরিক বি, মাতা পিতা যদি তোমার সম্পর্কে প্রচেষ্টা চালায় শিরক করার জন্য, যে আমার সাথে শিরক করো, বাপ মা বলছে যে আমাদের ধর্মের দিকে ফিরাই, মোহাম্মদকে ছাড়, কোরআন ছাড়, বাপ মা যদি বলে নামাজ ছাড়, পড়াশোনা স্কুল কলেজে পড়াশোনা পরীক্ষার সময় তো সময় অনেকটা হতে চলে যাচ্ছে, এরকম বেদিন অনেক বাপ মা আছে, অনেক বেদিন বাপ মা আছে, ছেলেটাকে ফজর উঠাবো না, রাত 12টায় একটা ঘুমিয়েছে পড়াশোনা করে, ফজর উঠাবো না, থাক, চার রক্ত পড়লি হবে, অনেক বাপ মা আছে পাপিষ্ট, ঝগড়া বিবাদ করে, মারামারি করে, ছেলে যদি না যায় সাথে তাহলে বাড়ি থেকে বের করে দিবে, কেন যাবি না তুই, অথচ জুলুম করছে তারা, বেঈমানি করে, বিভিন্ন রকম জুলুম অত্যাচার করে আর ছেলেদেরকে বাধ্য করে, আল্লাহ পাক বলছেন যদি প্রচেষ্টা চালায় তোমার সম্পর্কে তোমার বাপ মা আমার সাথে শিরক করার জন্য আর এরকমই যে কোনো পাপের জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত জ্ঞান নেই, মানে শরীয়তে তার কোনো অনুমতি নেই, ইসলামে জায়েজ নেই, জায়েজ কাজ বলে অসুবিধা নেই, যে কোনো সময় জায়েজ কাজ বলুক, বাজারে যে অমুক জিনিসটা নিয়ে এসো অবশ্যই করবেন ফরজ, একটা বৈধ কাজ যদি বাপ মা নির্দেশ করে সেটা ফরজ হয়ে যায়, শুনে রাখ। তাহলে ফরজ কাজ, সুন্নত কাজ, ভালো কাজ যদি বলে, গুনাহ থেকে বাঁচার কথা বলে, তাহলে তো অবশ্যই ফরজ, সেটা তো আল্লাহ ফরজ করেছেন আর বাপ মা বলেছেন, তো ফরজ হয়েই আছে। কিন্তু বাপ মা একটা বৈধ কাজ বলছে যে বাবা আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আয় বাজার থেকে, মাছ নিয়ে আয়, আপনি গোশত নিয়ে আসতে পারেন, তবে বাপ মা যদি বলে যে আমার জন্য জর্দালি আয়, তামাক নিয়ে আয়, বিড়ি সিগারেট কিনে নিয়ে অবশ্যই করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালা তোতে হোমা, যদি অন্যায়ের কথা বলে তো কখনো তাদের কথা মানবে না, এলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, ফাউনাব্বিউকুম মা কুনতুম তাআমালুন, যা কিছু তোমরা করেছো সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। সূরা আনকাবুতের আয়াত নম্বর 9 আল্লাহ পাকের ইরশাদ করেছেন মুমিনদের কথা, সৎকর্মশীলদের কথা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে আর সৎকর্ম করবে, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, অবশ্যই অবশ্যই তাদেরকে নেক লোকদের অন্তর্ভুক্ত করব, সৎকর্মশীলদের দলে সামিল করব জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন আমিনান্নাস মান ইয়াকুল আমান্না বিল্লাহ, এমন কিছু লোকের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন যারা সুবিধাবাদী আর দুনিয়ার কষ্টকে খুব বড় কষ্ট মনে করে। দুনিয়াতে তো কষ্ট হবে না, আপনি যদি সত্য পথে থাকেন, সঠিক পথে থাকেন, তাহলে কষ্ট বরদাস্ত করার মতো মন মানসিকতা রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক বলছেন কিছু লোকের আছে যারা বলে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করেছি, ফাইজা উজিয়া ফিল্লাহ, অতঃপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে থাকার কারণে তাকে কষ্ট দেওয়া হয়, যা আলা ফিতনাতান নাসে কাযাবিল্লাহ, তখন মানুষের এই জুলম অত্যাচারকে সে আল্লাহর শাস্তির মতো মনে করে। আল্লাহ পাকের আজাব মহাশাস্তি, আসমানি আজাব, জমিনি আজাব, আর মানুষ জুলম অত্যাচার করছে, নির্যাতন করছে, এটা সামান্য ব্যাপার, এর সাথে কত কঠোর শাস্তি রয়েছে আল্লাহ পাকের কাছে, এত বড় বিষয় এগুলিকে মনে করিও না। ওয়ালাইন যা আন্নাসরুম মির রাব্বিকা, আর যদি হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাহায্য আসে, লায়াকুলুন্না, তখন তারা অবশ্যই বলবে ইন্না কুন্না মাকুম, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। যদি খুশির খবর আসে যে আমরা এখন কিছুটা এগোতে পেরেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ উজ্জ্বল লাগছে, তখন সাথে এসে ভিড়ে যায় সুবিধাবাদী। আল্লাহ পাক বলেন আওয়ালাইসাল্লাহু বিআলা বিমা ফি সুদুরিল আলামিন, বিশ্ব জাহানের মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ পাক কি সর্বাধিক জ্ঞানী নন? আল্লাহ সবকিছু জানেন, অন্তরটাকে সওয়াত করো। ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর অবশ্যই অবশ্যই আল্লাহ জেনে নেবেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী, আর অবশ্যই জানবেন ওদেরকে যারা মুনাফিক কপট। সুতরাং অন্তরে কপটতা রাখিও না। এই আয়াত এর কারণে অনেকে মনে করে যে এর কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে, অথচ এই সূরা মক্কি সূরা, আর যারা বলছে এই সূরা পুরোটাই মক্কি, তারা বলছে যে নতুন নতুন যারা মুসলমান হয়েছিল আর নির্যাতন তাদের ওপর হইতো, জুলম হইতো, তখন তাদের অনেকে দুর্বল হয়ে যেত, তাদেরকে তাদের ইমানকে শক্তিশালী করার উদ্দেশ্যে আল্লাহ পাক সতর্ক করেছেন, দেখো সুবিধাবাদী হয় না, কষ্ট আসলে বরদাস্ত করতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইত্তাবিউ সাবিলানা, নতুন নতুন কিছু লোকেরা যখন মুসলমান হইল তখন কাফের নেতারা আত্মীয় স্বজনরা এসে বলতো, দেখো কেন ইসলাম গ্রহণ করলে, কেন মুহাম্মদের কথা মানলে, আমাদের ধর্মেই থাকো, কি ভয় লাগছে, গুনাহের বোঝা চিন্তা করছো, পাপের বোঝার কথা চিন্তা করছো, যদি আল্লাহ তোমাদের পাপ দেয় এই কারণে, পূর্বপুরুষ বাপদাদার ধর্মের ওপর থাকার কারণে যদি পাপ তোমাদের হয় সেই পাপগুলি আমাদের দিয়ে দিও, এইভাবেও প্রলোভন দিত এবং বিভ্রান্ত করার চেষ্টা করতো। আল্লাহ পাক এই বিষয়টি আয়াতে উল্লেখ করেছেন, কাফেররা বলতো লিল্লাযিনা আমানু, ইমানদারদেরকে, ইত্তাবিউ সাবিলান, আমাদের পথেই চলো, ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের গুনাহগুলি অবশ্যই আমরা উঠিয়ে নেব, বহন করবো, ওয়া মা হুম বিহামিলিন মিন খাতায়াহুম মিন শাই, আল্লাহাক বলছেন অথচ তাদের গুনহা থেকে তারা কিছুই বহন করতে পারবে না, কেউ কারো গুনহা বহন করতে পারবে না, যে তার গুনহা থেকে একবার মুক্ত করে দিবে আর বহন করবে এমনটা হবে না। ইন্নাহুম লাকাযিবুন, অবশ্যই এরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে। তবে হ্যাঁ, যদি কেউ কাউকে বিভ্রান্ত করে তার এক ভাগ গুনহা বহন করতে হবে, কিন্তু পুরোটাই বহন করে নিল আর যেই ব্যক্তি পাপিষ্ট হলো তার কিছুই থাকলো না, সে জান্নাতে চলে যাবে এমনটা হবে না, যেইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস রয়েছে যে আপনি যদি সৎপথ দেখান তাহলে নেকি পাবেন, অসৎ পথে পরিচালিত করেন তো গুনাহ পাবেন, গুনাহগারও পাবে আর আপনিও পাবেন, গুনাহগার মাফ পাবে না। এই রকমই যেই ব্যক্তিকে আপনি গাইড করলেন, একটা লোক বেনামাজি নামাজি হলো আপনার মাধ্যমে, একটা শির কি আকিদাওয়ালা মানুষ সহি আকিদায় আসলো, তাহলে এক ভাগ করে সারা জীবনের নেকি আপনি পেতে থাকবেন, তারও নেকি হইতে থাকবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহমালুন আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, আর অবশ্যই অবশ্যই এই পাপিষ্ট লোকেরা তাদের বোঝা বহন করবে আর তাদের বোঝার সাথে আরো অন্যদের বোঝাও বহন করবে, আরো বোঝা বহন করবে তাদের নিজেদের বোঝার সাথে সাথে, মানে যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের বোঝা, যারা বিভ্রান্ত হয়েছে তাদের কারণে। তাহলে বাপ মা বিশেষ করে ছেলে মেয়েদেরকে যদি বিভ্রান্ত করে, দুনিয়া শিখালো কিন্তু নামাজ শিখালো না, ইসলামের জ্ঞান দিল না, দুনিয়ার অনেক কিছুই জানলো কিন্তু আল্লাহ পরকাল কিছুই শিখালো না, মেয়েদেরকে পর্দা শিখালো না, নিজের বোঝাও উঠাতে হবে গোনার আর এই ছেলে মেয়েদের বোঝাও এইরকম বাপ মাকে বহন করতে হবে। ওয়ালা ইউসালুন না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, আর অবশ্যই অবশ্যই তাদেরকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে ওই সব বিষয় সম্পর্কে যা তারা রচনা করেছে, মিথ্যা তৈরি করেছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওম, এখান থেকে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ সংক্ষেপে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম তার জাতির উদ্দেশ্যে, ফালাবিসা ফিহিম আলফা সানাতি ইল্লা খামসিনা আমা, সেখানে তিনি 50 বছর কম 1000 বছর অবস্থান করেছিলেন, অর্থাৎ 950 বছর। ফাখাযাহুমুত তুফান, তারপরেও তাদের অধিকাংশই কুফরি করেছিল, ঈমান নিয়ে আসেনি, অতঃপর তাদেরকে বিশাল তুফানে পাকড়াও করেছিল। ওহম জালিমুন, আর ওই জাতি ছিল জালিম। ফানজাইনাহু আসহাবাস সাফিন, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে আমি রক্ষা করেছিলাম এবং জলজাহাজে আরোহণকারীদেরকে রক্ষা করেছিলাম, যারা মুমিন যাদেরকে সেই জাহাজে উঠানো হয়েছিল তাদেরকে আমি রক্ষা করেছিলাম। ওয়াজালনা আয়াতান লিল আলামিন, আর এই ঘটনাকে বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় বিষয় আমি বানিয়েছিলাম। ওয়া ইব্রাহিম, স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইজ ক্বালা লিকওমিহি, যখন নিজের জাতিকে বলেছিলেন উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকেই ভয় করো, যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানার চেষ্টা করা। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে এসব প্রতিমার পূজা করছো, ওয়া তাখলুকুনা ইফকা, আর এসব তোমরা মিথ্যার উদ্ভাবন করছো। এইরকম কোন দিন ধর্ম আল্লাহ কখনো নাজিল করেনি, আল্লাহ প্রদত্ত নয়, তৌহিদ আল্লাহর একত্বই হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত দিন, আর বহুত্ব শিরক আল্লাহ পাকের কখনো দিন থাকেনি। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসবের পূজো করছো ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের রিজিকের উপজীবিকার ক্ষমতা রাখে না যে তোমাদের কিছু দেবে। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, যাচ্ছা করো, ওয়াবুদুহু, তারই ইবাদত করো, অশকুরুল্লাহু, তারই শুকরিয়া আদায় করো, ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদের ফিরে যেতে। ওয়াইন তুকাযযাবু ফাকাদ কাযযাবা উমাম মিন ক্বাবলিকুম, আর তোমরা যদি মিথ্যা মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ পাকের দিনকে কোরআনী কারীমকে, তাহলে জেনে রাখো তোমাদের পূর্বে অনেক জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের কাজ জবরদস্তি কাউকে সত্য পথে নিয়ে আসা নয়, বরং সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়াই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি। আল্লাহ পাক তারপরে সাথে আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা, আল্লাহ পাক সম্পর্কে চিন্তা করে দেখে না, তারা কি দেখে না যে কেমন ভাবে আল্লাহ পাক সৃষ্টির সূচনা করেছেন, সুম্মা ইউইদুহু, অতঃপর পুনরায় সৃষ্টি করবেন, ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, এটা আল্লাহর জন্য বড় সহজ, মওতের পরে আবার উঠতে হবে, আখিরাত বিশ্বাস করো। কুল হে নবী, বলে সিরু ফিল আরদ, পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, ফানজুর কাইফা বাদা আল খালক, আর চিন্তা করে দেখো যে আল্লাহ পাক সৃষ্টির সূচনা কিভাবে করেছে, বিশাল আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান। ইয়াজ্জুমাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা চাইবেন শাস্তি দেবেন। ওয়াইয়ারহামু মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক দয়া করবেন। ওয়াইলাইহি তুকলাবুন, আর তার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওমা আনতুম মুজজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশে বা জমিনে তোমরা আল্লাহকে কখনো ব্যর্থ করতে পারো না, আল্লাহকে তোমরা হারিয়ে দিতে পারো না। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর আল্লাহ ছাড়া তোমাদের না কোনো অভিভাবক রয়েছে, ওয়ালা নাসির, আর না কোনো সাহায্যকারী রয়েছে, যে আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কেউ রাজি থাকলে বল প্রয়োগের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে, অথবা আলাদা কোনো রাজত্ব আছে সেখানে তোমাদেরকে শান্তি দিয়ে দিবে, এটা হতে পারে না। আল্লাহর আজাব থেকে বাঁচিয়ে নেবে, তা হতে পারে না। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আর যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের সাক্ষাৎকে অস্বীকার করেছে, উলাইকা ইয়াসুমুর রহমত, তারা আমার রহমত থেকে হতাশ, আমার রহমতের আশা করে লাভ নেই। কুফুরি করেছো, আল্লাহ পরকালকে অবিশ্বাস করেছো, আর আল্লাহর দয়ার আশা করবে মৌতের পরে, তাই না? তবে দুনিয়াতে আল্লাহ পাক তুচ্ছ দুনিয়া দেবেন। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলিম, তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। ফামা কানা জাওয়াবা কওমিহি, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি এই জবাব দিত, প্রতিক্রিয়া দেখাতো, ইল্লান কালু, এই বলে উখতুলুহু, ইব্রাহিম খুব বাড়াবাড়ি করছে, একে খুন করো, আও হাররিকুহু, অথবা একে আগুনে জ্বালিয়ে ফেলো। আল্লাহ পাক বলছেন ফানজাহুল্লাহু মিনান নার, আর বাস্তবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে তারা ফেলেই দিল, তখন আল্লাহ পাক তাকে আগুন থেকে রক্ষা করলেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমি ইউমিনুন, নিশ্চয় বিশ্বাসীদের জন্য এতে বহু শিক্ষার বিষয় রয়েছে। বিস্তারিত অন্য আয়াতের তাফসীর আমরা করেছি, যে আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমকে নিরাপদ রাখো, এমন ঠান্ডা হয়ে না যে ঠান্ডাতেই মরে যায়। আল্লাহ পাক বলছেন তারপরে, ওয়াকালা ইন্নামা তাখাযতুম মিন দুনিল্লাহ আওসানাম মাওয়াদাতা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নামাত্তাখাযতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সব প্রতিমাগুলিকে উপাস্য রূপে গ্রহণ করেছো, মাওয়াদাতা বাইনাকুম ফিল হায়াতিদ দুনিয়া, এগুলি পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসা রক্ষার উদ্দেশ্যে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার গরজে, আসলে এগুলি সত্য দিন নয়। অভিশাপ দেবে যে আল্লাহ এরাই পথভ্রষ্ট করেছে, আল্লাহ তুমি এর উপর লানত করো, তোমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, সত্য কথা বোঝার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে চলার যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।